ومن ابتاع دار الشرار فاسدا فلا شفاعه فيها مانتا دارا سرا فاسدا فلا شبات فيها اما کر لو قبض ہے اپنا ماتے میں متن نہ بھائی کسی شخص نے دار کو کھلی جائے سرائے پھنسے اور تو جی کنچے کر کرے بھائی اور تو جی سوئی بھاوے کنے فلا شبات ہمیں جی سکھا ہاں ہم مشتری قبضہ کرنا آگے نہ پڑے یہ تفصیل لگ جانا ہم نہ قبل قبضے والے آدمی زوالی مل کے بھائی قبل قبضے یہ ہم کے سوائے کیوں نہیں ہے بہجن جائل نہ ہونے بھائی کی ملکیت کیا نا سارے فاصلے مجھے بھائی مل کر جائل ہے بادل قبضے بس احتمال بس کے قبض کے بعد احتمال فس کے کہا آئے قبضہ کرنے والے احتمال سے کی ہوئے گئے بھائی فس کے بعد کہنا جنہیں کہنا مت کہنا سبھی جن لوگ سے پچیس گرہ ہوکا سے گر بھائی فس کے بڑا بھائی فاس جن جب ہوکا سے گر بھائی لہٰذا احتمال سے گرے بھائی ہکل فس کے ثابت حق کے فخص فخ ادا فخص کرنے کا حق یہ ثابت شریر کے ذریعہ فخص کرے وہ دیگر تر ثابت ہم سے کیا مل دے میں کہنا جلد و پھر فساد فساد کی جی دفعہ کو رکھتا شریر دے چاہے فساد اس کی تو نہ ہوا یعنی یہ دفعہ فساد دینا انمودن دیے ہکاتے ہکے سب سابت کرے کہلے فساد کی دب کر فساد اسمات کرے ہکے سب سابت دلے ہکے سب سکے شرط کی بائن کرے ہم جدید بائگا پاسے تھا یہ سہیل ثابت کرنا وسعت کو مضبوط کرنا کیا وسعت کو دھیرے کرنا پلا گیا ফসাদে এজালা করার জন্য তার অধিকার আছে যিনি এখন সুবাদ যদি কী হয় সাবেত করা হয় তাহলে কী হবে ভাই এসমাত হয়ে যাবে ফসাদের এসমাত হয়ে যাবে যিনি এই জন্য সবাই জেনে বকরা মাইজার কারণে তিয়ারুল মস্তুর ভাই দফে দখল মুকদ্দম যা সোয়ালে মুকদ্দম জবাব দিতেছে খেয়ালে মুস্তাদিদের তো যে ফস করতে পারে আরে আর এই খেয়ালে মুস্তাজে যদি খেয়ালে মুস্তাজে তাহলে ভক্ত করতে পারে না, কেন আমার তো যেন তো ভক্ত আছে, কেন হককে সবাই কেন সাবিত হয়, কেন হককে সবাই কেন দেয় দিচ্ছে, ভস্কের এতেমাল আছে কার মধ্যে, যখন বাইরে ভাজের মধ্যে ভস্কের এতেমাল আছে, বিদায় হককে সবা চলবে না, এই তাহলে খেয়ালে মুস্তাজের মধ্যে ভস্কের এতেমাল আছে, বিদায় যেন কোন জ্বালা করার জন্য শরীয়ত অনুদান দিয়েছে, শরীয়ত অনুমতি দিয়েছে ফসাদকে জ্বালা করার জন্য, আর মুস্তাজির মধ্যে মানসুস কি রে ভাই শরীরতে অনুমতি দিচ্ছে তুমি তাছাড়াও করতে পারবা, অর্থাৎ ইচ্ছা করলে বাইকে রাখতে পারবা, বাইকে কি করতে পারবা ভঙ্গ করতে পারবা, কেন বাই ভাষের মধ্যে তাছাড়া থেকে মানে আর খেয়ালের সত্য মধ্যে তাছাড়া জন্য অনুমোদন আসছে, লেহাজা দুইটা দুই জিনিস এক জিনিস না, এনে এত মানুষ ভস্কের কিন্তু শরীর থেকে অনুমোদন অনুমোদিত, আর এখানে তাছাড়া করে না তাহলে কে অনুমতি রয়ে মমন, এই জন্য সে কী করছে এনে কী করা যাবে না, হক্কে সভা চলবে না, এইখানে হক্কে সভা চলবে, চলবে ভাই আচ্ছা হককে শোভার জন্য যেটা বাধাগ্রস্ত ছিল সেটা গিয়েছে দূর হয়ে গেছে, তার মুভিয়ার গ্রামের মধ্যে একটা যে একটা ঘর বিক্রি হয়েছে যে ভাষা তিনি বাইরে ভাষে যে দারে মুভিয়া বাইরে ভাষে হিসাবে সংগ্রহিত হয়ে গেছে, দারে মুভিয়া অতি আরে যে ধারটা ব্যতীত হয়েছে এটা কি সঙ্গে বিক্রি হতেছে বাই ভাষে তার গ্রামের মধ্যে একটা ঘর বিক্রি হয়েছে, এটার মধ্যে হস্তে সুবাদ চলবে আছে ভাই সাহেবকে ইয়ে হক সভা ভাই জন্য হক সভাকে আছে কেনা দিয়ে কাকায় দিয়ে কেন তার মৃত্যুর কে দিয়ে বাচ্চা আছে কেন ভাই ভাষা দিয়ে মধ্যে যদি মবিটা কার হাত দখলে থাকে সব কিছু তার দখলে থাকে তার মতো অবস্থা মৃত্যুর কার বাকি থাকে ভাই কয়েকদিন সালমা মাহা ইলার মুস্তারি আগার পশ্চিম কার্য খবর সুবি আর সুবিকে মোস্তাজ মিলকাল কেন মিলকিয়ত সব দেশে কাজ নাম সুমান সাল্লাম আল বাই ও কাবলা হুকুমে বিশ্বাতে আগার পশ্চিম কার্য ভাই সাল্লাম আল বাই ও কাবলা হুকুমে বিশ্বাতে আল্লাহ এখন ভাইয়ের জন্য একটা সভা সাবেদ আছে কাবলা তসলিম দিয়েছে না বাইশ দিন দিলাম যে বাইরা ফাঁসে মুবিয়া ফাঁসে তাদের মধ্যে যেটা মুবিয়া মুবিয়া দ্বারের বিঘা বাইর ফাঁসে তাদের সংগ্রহ করেছে সেইটার এখন কার হাতে আছে বাইরের হাতে আছে কিন্তু ভক্তের সভা দাবি করছে কাজী ফসলা করার পূর্বে সেটা ডাক্তার কার হাতে সুমন করেছে অনির্শুল মশলা থাকবে ভাই হ্যাঁ কাজের ফয়সলা করার পরে ভক্তের সভা ভাইয়ের জন্য কাজের ফয়সলা করছে এরপরে মুস্তারিক আছে দারে দাতা কি করছে সুপোর্ট করছে কে ভাই জান্ন বকল দকা উমেন কি বিদ্যাল দিয়ে সোবিয়া বাদল হুকুমে সুবল দাই করে সত্যি দারে মুসকুয়া দারে মুসকুয়া বিহার দারে যার মধ্যে আপনি সভা করেছে কাজ এই সভার ফয়সলা করবে যার তার মিলকে বাকি থাকা এটা সব কথা হ্যাঁ ভক্তের সভার মধ্যে তার মিলকে চেক করবে রাখতে হবে আগর সাল্লামা বাদাও বাদাল হুকুমকে কাজ ফয়সলা করছে তার জন্য বাইরের জন্য কেন বাকি বাকি তার না ইয়ে লাদিন নিয়ে শব্দ পেলেন বাকি তার না ইয়ে লাদিন নিয়ে তো তুমি বলে নিয়ে যা বাকি তার লাদিন না বাকি আছে মা পূজা তুলে শুভ আলা মিলকি বাকি জায়গা জিসো লাইগা সবাইকে দরিয়া আলা মিলকি আলা মিলকেল ভাই অনিস্তারাদ্দাউল বায়ু মিনাল মুস্তারি কাবলাল হুকমে বিশ্বতে লাহু কিন্তু কাজে পয়সা করার পূর্বে কার থেকে নিয়ে গেছে কে নিয়ে গেছে হুকুম সভা করার পরে কে ফেরত দিকে বাইরে মোস্তাহির দিকে তাকে আমাদের সংখ্যা শোভা বাদ থাকবে আর শোভা এখানে তার হকের সভা কি যোগ بات کریں گے. اچھا اچھا وجہ تو سما رقول آکار والا شبہ تلی جا رہی بل قسمت پاٹل سوئے تیرے بھائی انشیدار এখন এই কারণে পরশুজনীয় অক্ষ সবার পূজনীয় এখন প্রশ্ন হয় এখানে তো মোবাদালা তোর মাল বিল মাফ হয়েছে কলেজে কেমনি তোমরা ভাইতে পাঁচ কানি জমি প্রত্যেক কানির মধ্যে তোমরা কি আছে রে ভাই পাঁচ বয়সে গেছো না পরে এক কানি জমি তোমাকে দিল আঠার কানি জমি চার বেটে দিতে হবে না তোমার অংশটা বিনিময়ে সে অংশ দিয়ে গেছে না সাইরো ভাইয়ের অংশ বিনিময়ে তোমাকে দিয়ে গেছে তুমিও সাইবেকে তোমার অংশ বিনিময়ে দিয়ে গেছো না রাজা মোহাম্মদ তোর মাল বিল মাল ভাও গেল লাগক সবাই তাহলে তো হওয়া উচিত বলে আমি জানো কে সব তাহলে কথা বলতে পারছি উচিত মোহাম্মদ তোর মাল বিল মাল ভাও না তোমরা পাঁচজনে একটা সম্পত্তি মালিক পাঁচ কেনে জমি আছে পাঁচটা বাড়ি তুমি একবার তো এসে সাইড বাইরে থাকি প্রত্যেকটা বাড়ির মধ্যে ভাষাভাই শুরু তাহলে সে তোমাকে এই বাড়িটার মধ্যে তাদের অংশ ছেড়ে দিয়ে গেছে না তুমিও ওই বাড়ির অংশ ছেড়ে দিয়েছো না তাহলে বিনিময় হইল না তোমার অংশ বিনিময়ে সে অংশ দিয়ে গেছে তার তোমার হিসার বিনিময়ে সে তোমাকে হিসা দিয়ে গেছে ব্যবসা মমতার পাওয়া গেল না তৎসীনকালে সুরাক্ষা জমিন কো কিসমতের বাইরে প্রত্যেকের হিসা বিকৃত পাঁচশোটা বাড়ির মধ্যে প্রত্যেকের হিসা বিকৃত অবস্থা ছিল না আম প্রত্যেকের হিসা কি করলো করে আরে পাঁচজনে পাঁচটা বাড়ি আছে পাঁচজনে পাঁচটা বাড়ি তাহলে প্রত্যেকটা হিসাবে বিকৃত বস্তু ছিল কখন পাঁচজনে পাঁচটা বাড়ি নেওয়ার পরে প্রত্যেকের হিসাবে জমা করিল না অর্থাৎ তোমার হিসাবটাকে তুমি তোমার বাড়ি থেকে পৃথক করে রইল কেন বিকৃত বস্তু তো প্রত্যেকের কি প্রত্যেকের বাড়ি দিয়েছিল কখন একজনের একটা করে নিল তাহলে তোমার যে অংশটা তুমি তোমার বাড়িতে গেলাম আলাদা করে বলে না কিসমত কেউ কে কিসমত কেন মানে এফরাজ হ্যাঁ একদিন যদি একজনে পাঁচ ভাই আছে একজন যদি বাটোলা চা তাহলে কাজের কোর্টে কেস করলে বাধ্য হয়েছে না বাটোলা করতে হবে ভিন্ন ভাইটা আরে একজনে যে অংশীদার আছে একজনে বাটোলা কেস করলো তাহলে পাঁচশো ভাইয়ের সে বাটোলার মধ্যে যোগ দিতে হবে জবলান কেন তোমার কি জ্ঞান বেশি তুমি চাও বড় ভাই হিসাবে মস্তুর খাওয়ার জন্য আর মদক খাওয়ার জন্য অন্য বাড়িতে গেলে কোনদিন মদক খাবে গাছ আমরা বর্ণন করে নিই বাটোলা করে বড় ভাইয়ের রাজি না বাকিরা রাজি কাজদিন নোটিশ করবো তারা বাটোলা দিতেছে তুমি তারা চেয়েছে তুমি বন্টন শুরু করে তাদেরকে দেওয়া দাও তাহলে ইসমতের মধ্যে কে আছে ভাই জবরদস্তি করুন যাইতেছে তোমার মধ্যে জবরদস্তি চলব কয় শোভা তো মাছের ইল্লা তোমাদের কথা যে শোভা কো সুযোগ নিয়ে মুসল করা দিয়া যে আমার গাও মুয়াদের আমার কথা কেন আজকে শোভাকে সুযোগ দিয়ে মুসল করা দেওয়া হয়েছে মুয়াদের আমার কথা আর তো যে মত কথা মুয়াদের আর তো এখন তুমি জুদা করো এফরাজের মানুষের বিদ্যুৎ করা বুঝিনি রইলে একটা হচ্ছে মোবাদালে মত পোকা একটা হচ্ছে মোবাদালকে মোকাইদা কেন কিছু মতের মোবাদালা হয় কিন্তু মোবাদাল মোকাইয়া দা মিন হাইসুল এফরাজ আর এক কিসমতের মধ্যে মুবাদালা হয় মিনাইসুল আর সুবার মধ্যে যে সুবাকে সুরে তোবাদি করছে ওই মুবাদালার মধ্যে দিরা বেলা কায়েম সুবার মধ্যে কে ধরে ভাই সুরিয়তে সুবাকে কি করছে ওয়াজে করছে কিসের জন্য মুবাদালায় মতলবের জন্য আর এটাকে মুবাদালায় মুকাইয়াদা দেখা যায় এই জন্যে এখানে আপনার সুবাকে চলবে না আচ্ছা খারাপ মানুষ ছিল আর যে কিনছিল কি ছিল ভাই এই জন্য করে তার সাথে আমার কোনো হাঙ্গামা হবে না সে আমার পরিষেবা সত্ত্বেও আমার মধ্যে কোনো চক্রবিরোধ হবে না এই জন্য আজকে সভা করে নাই কিন্তু শর্ত লাগাইছে কাজী যদি ফয়সালা করে রদ করে কাজীর হুকুমে যদি রদ হয় তাহলে এটার মধ্যে সবাই কে সভা চলবে না আর কাজীর হুকুমে যদি রদ না করা হয় তাহলে এটার মধ্যে কি আছে মিন করলি যে বুঝলো তো এই চুক্তিপত্ররা ফস কইছে কি কার মধ্যে ভাই কার মধ্যে বাইয়ের মুস্তারির মধ্যে আর কার মধ্যে তাহলে বায়ার নাই বাইরে কেন সবার জন্য বাইর সাবিত হইল অন বাইরের অস্তিত্ব যে ফসকে মিলে যাবা না আগে তো কয়েছে যে চুক্তিপত্রটা ভঙ্গ হবে গায়ের মাধ্যমে ভাই ও মুস্তার মাধ্যমে কিন্তু সবের জন্য বাইর কাজে কে মিন হাই চলে এজাবত কেছে না আগে দুই বিশটাকে মিন হাই চলে এজাবত কেছে না কেন কেছে মিন করলু জু অর্থ ইয়ে না কোনো দিক নাই ভাইটা অস্তিত্বের কোনো দিক নাই না বাইরে এবং মস্তার মধ্যে আছে না ছবির মধ্যে ছবি এবং বাইরের মধ্যে আছে ও যে যিনি ধ্যান অবস্থ মিন করলো যে ভাত এটা কার প্রথম মালিকের কাছে গেছে জমিন কার কাছে গেলে তিনি হন সভা তো এন্ট্রা লাগবে সভা হোগা এন্ট্রা আগে কেন সভা কেন মধ্যে হয় আগ যদি সংগৃহীত হয় এখন তো মালিকের কদিমের কাছে গেছে ভাই যা যেন কোনো চুক্তিপত্র হয় না সবার অস্তিত্ব হয় কিন্তু মা চুক্তিপত্র হয় না রাফল কাহাজা বাইনাল কবজে ও আদমি যে রদমে করছে কাজে কাজে পয়সা না চাই বাইরে কবজ করুক বা নাই করুক দুনো স্রোতের মধ্যে এ সবার চলবে দুনো স্রোতের মধ্যে সবের জন্য হকের সবার চলবে না কাজগুলো লজ্জিত হওয়ার কারণে কে এই ব্যথা কিনার মধ্যে ধরা খাইছে কেনা ভাই বা মস্তারি জন্যই তো দুইজনে মিললে গেল ভাই আমি যে না তামাক হয়েছে লজ্জা পাইছি এই চুক্তিপত্র আমরা দুজনের চুক্তিপত্র মধ্যে কী করি ভঙ্গ হয়ে ফেল যে মূল্য দিয়েছি না এ মূল্য তুমি নিয়ে কেন এটা কী কী বলে একালা একালা অর্থ কী রে ভাই অর্থ চুক্তি কোনো একজনের ভাই মুস্তাফিজ দুইজন একজনের আদেম হওয়ার কারণে লজ্জিত হওয়ার কারণে পূর্বের মূল্যের উপরে যদি ফেরত হয় ব্যক্তি কেবলা ঠিক না আমি জিজ্ঞাসা করুন মতো না করুন না ভাবি ফেলে খাচ্ছে ভাই চলবে মাথা যে আগে যে কথা ছিল কথাকে উড্র করা পূর্বের কথাটা রয়েছে তাহলে একালয় কেন ভাই প্রথম উড়ায় তোর কথা উড্র কর না তুই কথাটা ঠিক করছে তোর কথাকে উড্র কর পূর্বের কথাকে উড্র করে নাও উড়াই নাও নয় ভাই একালা কেন একালা কলম থেকে আর পাবি বেলে খাচ্ছে ভাই চলবে না কাজের পয়সা বেশি তো একালা করে নেয় আগের মাসাল থেকে মাসাল একটু বেশ কমিল না আগের মাসাল মধ্যে যেতে পারে বাইটা কি বাইটা কি হইতে গেল ভাই গেছে না তাদের অধিকার তাদের নকশল আছে চিনে তার নকশলে তার কি আছে ভাই অধিকার আছে কিন্তু মোস্তারির উপরে তার কোনো অধিকার নাই আর আস্থা করলাম কি আর সবির উপরে তার কোনো অধিকার নাই তার নকশলে তারা কি আছে ভাই ওয়াকাদা রাসাদাল বসকা যখন তাদের সেই অধিকার আছে অধিকার অনুযায়ী বাইরেকে ভস করল ভস কল দেখিয়া ভাই আকে জানি না ভস কা ও ভাই দিদ কবজার করে যদি এখনো মোস্তারি কে রে ভাই কবজা কর নাই তাহলে মূলত ভাই কি হয়ে যাবো ফসকে যাবো অর্থ মূলত কি অর্থে কোনো স্রোতে ভাই থাকবে না মোস্তারি এবং ভাইয়ের মধ্যে যেরকম চুক্তিপত্র নাই এই চুক্তিপত্রটা কার মধ্যে থাকবে না ছবির জন্য থাকবে না আসমান রয়েছে কি ওয়াইন কারণা বিকে কাজাই আলা মাল বুঝিনি বেগের কাজ বেরামুল কে আপনি কে জুম আলম হোক চুকা অফিস জানে সঙ্গে পলা সুবাতা দি কিসমাতি পরে কিরবা তৈব কিসমত মানে কারবা তৈব তোর অর্থ কি মানা ও লাভ সভা দেবী সবের মধ্যে ওই সভা নিয়ে বসল রজ্জনে খেয়ার যুক্তি সাত সীমা বাজিয়া না খেয়ারের ইয়েতের সাথে ভস্ক করে তৈরি আমরা বয়ান করছি মিন করলি ওই দিনে তোমাকে ভস্ক হয়ে যায় এই জন্য অঙ্ক শোভা নাই অন যদি বলি ওলা খেয়ারের ইয়েত ওলা খেয়ারের ইয়েতে নজরে পাটলের মধ্যে খেয়ালের ইয়েত নাই প্রথম হইতো না ওলা লা কিসমাতা ওই জিনিস লা শোভাতা শোভা আসলে কি বর্ণন করে রাখছো তোমরা কয়েকজন যে কোনো মাল আটটা মনে করো যে কোনো ব্যক্তি যে কোনো একটা করে নিজে নিজে নিম তার এখতিয়ার আছে না আবার যদি বন্টন করার পরে কোনো কি দায়রা জিনে যাবো হয়েছে ইজে নিতে হবে তার এখতিয়ার থাকবে না পাটনের মধ্যে তো মশলা নাই যে পাঁচটা এই পাঁচটা বাড়ি বন্টন করে হইল কার জন্য না যে কোনো একজন তোমরা নিতে পারো তোমার যদি আমি ইজে নিজে নইলে নিম বলে তোমাকে বাধা দিতে পারবে বলে বাটনের মধ্যে কে আছে ভাই খেয়াল রইত আর যদি তুমি যদি শোভার রাত এই কারো কিসমতের রাত করো তাহলে এমন অবস্থায় কি হবে ভাই আরে শোভার রাত করলে যে খেয়াল রইত হবে না বাটনের মধ্যে হালাকে বাটনের মধ্যে কে আছে ভাই খেয়াল রইত রাত আসি রওয়ায় তো বিল বাতে আত্মনাল শোভা জ্ঞান হ্যাঁ জ্ঞান রওয়ায় তা মাহফুজাতুন কি কিতাবে কে রওয়ায়ত মাহফুজ আছে এক কিতাব কি আছে আনা ওই তুমি কিসমত কে সাবেতে কিসমত কে আমি খেয়াল রবি পাটল মধ্যে খেয়াল রবি কি আছে খেয়াল সব খেয়াল সব খেয়াল রবি কে মধ্যে এটা পরিষ্কার আছে কি কিসমতের অধ্যায় মধ্যে যে কাল মধ্যে আছে অধ্যায় মধ্যে এসে বুঝলি কিতাবুল কিসমত কিসমতের অধ্যায় মধ্যে খেয়াল রবি খেয়াল সব আছে বুঝিনি হালাকে যদি আপনি কির বাদে সুবল রাত্র তোলেন আর নসব বলেন তাহলে এক পাঠানোর মধ্যে গেলে খেয়ালে ইয়ত নাই তাহলে তার কিতাব রে ভাই কিতাব কিসম আর এই এবারতের মধ্যে কী হয় জামের সজির এবার তার বিদায় এখানে তার রাত হইব কিসমতের রাত হইব সুবল হবে আত্ম না আর কথা বলছি নি ধ্যান নমাই সুতানে কেন খেয়ালের ইয়ত খেয়ালের সব দুনো সব এদে যে খালালের রাজা বজে খালালনের রাজা কা কেন হইতে পারে সেই নাম নাম নিতে পারে আরে আমি খেয়ালের ইয়ত খেয়ালের সব থাকব পাটলের মধ্যে কেন হইতে পারে যে ঈদের প্রতি সে সন্তুষ্ট না যে যে বাইরে বসছে তার বন্টন দিতে চাই সে এর প্রতি কিরে অথবা এই পাটলের প্রতি সে সন্তুষ্ট না এ দুনো খেয়ালের ওই খেয়ালের সাবেক পায় খলের রাজা কেন্দ্র খলল হনের রাজা কেন্দ্র ভিন্ন হওয়া তার অসন্তুষ্ট যদি প্রকাশ পায় কি মেয়ে তার কোনো তুমু বেরোদা ওয়ে চিন্তিসকা তার রাজা মন দিকে সাধু হাজার মানা মৌজুদুন ইয়ে মানা মৌজুদে কিসমত কেন্দ্র ধাজা কিসমতকে দিয়ে খেয়াল সত্যি খেয়ালের ইয়ত হ্যাঁ বল্লাহ আলমু আল্লাহ তালা আমি যা বলছি দুটো ফার্সি বলছি বাকি যা আল্লাহ জানেন হার কামালের জওয়ালাস হ্যাঁ যেটা পরিপূর্ণ হয়ে যায় এটা করে রাস্তাতে ঘাটতি হইব জানি তাহলে অক্ষের সমাজ সুবুদ দিতে থাকো দিচ্ছে না সেটা দাবল কথা আছে না অতটা সুবুদের বের করে পড়ছে এবং তার দাবলের কথা বের হার কামালের জওয়ালাস তাহলে আগে হকের সবার সবুজের বলুন

আমার সব কি করতে হবে? তাহলে আমা গেল যে করার পূর্বে যে মহল ছিল এই মহলের পর যদি পরিবর্তন হয়ে যায় সোলে করার পূর্বে যে মহল ছিল সোলে করার পরেও যদি এই মহল কি বাকি থাকে হককে গায়ে মত কার। হ্যাঁ আরে থাকলে বিষয় গায়ে মত কার অর্থ যে সোলে করার পরে যে মহলটা ছিল এই মহল্লার পর যদি পরিবর্তন হয়ে যায় যে হককে কিরে মত কার আর সোলে করার পূর্বে যে মহল ছিল এই সোলে করার আগে যে মহল ছিল সোলে করার পরে মহল বাকি থাকলে হককে গায়ে মত করবা ইয়া হককে কি নেবা গায়ে মত করবা ইয়া থাকব ইয়া থাকব। আচ্ছা ইয়া কেউ কেউ হোক সবা হককে মত করবা নিয়ে মহল কেন্দ্র ইয়া হককে মত করবা না যেরকম অন্য কেউ যদি মাছটা ঠিকার করলো তোমার হকটা যদি মোতাকার ইজের মধ্যে তোমার হকটা কেড়ে ভাই যে কোনো বছর তোমার হক বাকি থাকবো তাই হবে না। মাছ শেয়ার করতে গেছে তুমি একটা মাছ গাই দিছ গাই খাই দৌড় দিছে আর কোনো গাই দিছে তোদের যদি গাইজা মাছটা তো সে কেনিয়ে দেবে না তুমি ভাই আমি গাই দিছি খাইবা তাহলে গাই দেওয়ার পরেও তোমার হক মতো কারণ না এই জন্য তোমার ডোলার মধ্যে মাছ উঠবে না তোমার নৌকার মধ্যে উঠবে না যে ব্যক্তি তোমার শিকার করছে তার নৌকার মধ্যে উঠবে তাহলে বলে যে মাছের মধ্যে তোমার হককে গিরে হককে মতো কালার বাল হওয়া মুজারদার গ্রহণ করতে পারলো হ্যাঁ হককে সবার সাথে মালিক হওয়ার অধিকার আছে এই মহলের মধ্যে তোমার মিলকিয়ত সাবেত না এই মহলের মধ্যে পূর্বের থেকে তোমার মিলকিয়ত সাবেত না এখন হককে সবার মধ্যে তুমি মালিক হওয়ার অধিকার আছে বাল হওয়া মুজারদার গ্রহণ করতে বলতেছে হক হ্যাঁ হককে তোমার লোকা ফলাই এ ফলাই এসি হবে এ কি আদান হো অস জো হক কে মত কারে নিয়ে উসকে আওয়াজ মে কোই চিজ কো লেনা সই নি হ্যালো আরে কত বলছি নি আরে কত বলছি নি ফলাই এত লস্কা তো দিতে অন যদি কে শর্তে জায়গার সাথে এটাকে আসকাত করার তালুক নাই যে ছবি একটু বললো মুস্তারিকে বাইকে ছবি কাকে বললো বাইকে বললো তুমি আমার কাছে মুখকে সমর মতো লেবা করবো না আমি হকা সভা করবো না এটা শর্ত জায়গ না না দেয় হ্যাঁ তুমি আমার কাছে ছবি কাকে বললো ভাইকে বললো যে তুমি আমার কাছে কি চাইতে পারতো না চাইতে পারতো না আর এই শর্তের আমি হককে সভা ছেড়ে দিলাম অথবা মোস্তারিকে বললো কে যে ভাই আমি হককে সভা করবো না এই শর্তের রূপে যে সমন তুমি আমার কাছে মোকাবিলা করতে পারবো না এই শর্ত হলে যায় হককে হককে সভা দাবি করছে করলে পয়সা দিতে হবে না বাইরের মধ্যে দিতে হবে না আসামি কারে বানাইব পয়সা কার কাছে থাকব মুস্তারির কাছে না থাকে কার কাছে থাকব ভাইয়ারা মুস্তালিম যে পূর্বে যে চুক্তিতে চুক্তিটা বন্ধ হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে, এখনো পয়সা নেই নাই, জমিন কাজ দখল আছে, এমন অবস্থায় ভাইটা ফস করে দেবো কার মধ্যে, আমার ভাই দাদি ছাড়া দেবে কার লাগে, আন সময় মতো লাগবে কার কাছে করব, কে করবে, অন সবিয়ে কথা কইল যে আমি কে অগ্রসভা থেকে প্রস্তাবের দাবি করলাম, আমি অগ্রসভা তলব করবো না, সে সাক্ষাৎ করলো না, শক্তি কি করছে, তুমি আমার কাছে সময় মতো লাগবে করতে পারবো না, কে বলল, যে শর্তটা করছে শর্তটাকে যায় না না দেয় তাহলে হককে সুবাদ সুকুত আইন হককে সুবাদ সুকুতরা শর্তে যায়দের সাথে তালুক নাই আমি যখন তোমার কাছে তোমার কাছে জমিন আছে জমি তোমার তোমার বিদায় তুমি আমার প্রথম হয়েছ আমি আপনার সুবাদ করবো কোর্টে কেস করছে এখনো ফয়সলা হয়নি আমি যদি আপনি সভা করে নিতাম তাহলে সম্বন্ধিত হইতো কার আমার এখন আমি আপনার সভা ছেড়ে দিছি তুমি আমার কাছে সমান চাইতে পারো না তুমি মহিলা তো আমার কাছে চাইতে পারো না হ্যাঁ হ্যাঁ দখল আছে তখন আপনার সভা দাবি করলে দেখা কাজ দিতে হইতো আর ছবি দিতে হইতো না এই শর্তটা করছে কোনো তালুক আছে এই শর্তে চাহিদার সাথে কোনো তালুক আছে কোনো সম্পর্কই নেই না শর্তে চাহিদার সাথে কোনো তালুকই নেই হ্যাঁ কত হয়েছে করবো না তাহলে মোতালেবার কোনো প্রশ্ন আসে না যে এই শর্তটা কি এই শর্তটা আমার কাছে চাইতে পারবো না এই শর্তটা তো জায়েজ তালুক নাই এর সাথে কোনো তালুক নাই তাহলে শর্তে জায়েজের সাথে হকের সুবাদ এসকাতে কোনো তালুক নাই শর্তে জায়েজের সাথে হকের সুবাদ এসকাতে কোনো তালুক নাই তাহলে যে শর্তে বাতের শর্তে না জায়েজের সাথে বতুল কাউলা হকের সুবাদ এসকাতে কোনো তালুক হবে কেন সামনের মাসটা একটু জড়ো একটু জড়ো শক্ত জড়ো